রন্টি। রন্টি, সোলসের সঙ্গে পারফর্ম করতে যাচ্ছ, কেমন লাগছে? এটা আমার জন্য ভাগ্যের ব্যাপার, কারণ আমি কখনো কল্পনা করিনি সোলস ব্যান্ডের সাথে গান গাইব, তো আমি খুব বেশি এক্সাইটেড। কিছু শুধু সূচনা।